এখানে থেকে মুস্তারির যদি খেয়াল হয় তাহলে ওই সুরতে মুবির অবস্থাটা কি দাঁড়ায়? প্রথমে সুরত গেছে খিয়ারুল বাই এমন ফুরুজাল মুবিয়ান মিল্কিহি, যদি বায়ের বেচা কিনার চুক্তির মাঝে খিয়ারটা বায়ের থাকে তো যে বেটা মুবিটা ব্যস্ত আছে সেই বলতেছে ভাই আমি দিমু কি না তিন দিন চিন্তা করি, তাহলে মুবিটা এটা বায়ের মিল্কিয়তের থেকে বাইর হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে, তার অর্থ হলো এটা বায়ের মিল্কিয়তেই থাকবে, মুস্তারির মিল্কিয়তের মধ্যে যাবে না। কারণ হলো যে বেচা কিনার চুক্তির মধ্যে উভয় পক্ষের সম্মতি প্রয়োজন আছে, আর বায়ের খিয়ার যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত সম্মতি পূর্ণতা লাভ করবে। এই কারণেই তো যদি বায়ের থেকে মুবিটা মুস্তারি নিয়ে আওনে, খিয়ারটা বায়ের তারপরে মুস্তারি নিয়ে নিচ্ছে যে আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা করেন আমি জিনিসটা আমার কাছে থাক, তাইলেও এই সুরতের মধ্যে বায়ে যদি কয় আমি গোলামটারে আজাদ করে দিছি তাইলে তার আজাদ হয়ে যাবে, কারণ এখনও তার মিল্কিয়তে থেকে এটা কি হয় নাই বাহির হয় নাই। আর মুস্তারিও এটার মধ্যে তাসার রূপ করতে পারবে না যদিও নাকি বায়ের অনুমতি ক্রমে সে এটা নিয়েছে। এখানে যদি মনে করেন যে ধান চালু হয়ে থাকে হ্যাঁ বেলা গেছি যে আমি তিন দিন চিন্তা করবো হ্যাঁ আচ্ছা চিন্তার মাঝখান দিয়ে খাওয়া আরম্ভ করে দিছে খাইতে পারবে, এটা তো হলো যে যদি খিয়ারটা কার থাকে বায়ের থাকে তাহলে মুবিটা বায়ের মিল্কিয়তের থেকে বাহির হবে না, আর যদি খিয়ারটা মুস্তারির থাকে তাহলে মুবিটা বায়ের মিল্কিয়তের থেকে বাহির হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকবে, মুবিটা বায়ের মিল্কিয়তের থেকে বাহির হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকবে, কারণ বায়ের পক্ষ থেকে বায়টাকে লাজিম করে দেওয়া হয়েছে, তার পক্ষ থেকে কোনো প্রতিবন্ধকতা, কারণ বায়ে কইছে যে ঠিক আছে আপনি এটা 300 টাকায় নেন, মুস্তারি কইছে আমি 300 টাকায় নিমু তবে তিন দিন আমি চিন্তা করি, তাইলে বায়ের থেকে মুবি বাহির হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তো নাই, যেহেতু তার পক্ষ থেকে বায় অপরিহার্য। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে মুস্তারি ওইটার মিল্কিয়ত অর্জন করতে পারবে না, সাহেবানি বলেন যে মুস্তারি এর মিল্কিয়ত অর্জন করবে। সাহেবাইনের দলিল হইল এই যে যদি বায়ের মিল্কিয়তের থেকে বাইর হওয়ার ক্ষেত্রে কইতেছেন প্রতিবন্ধকতা নাই তাহলে এটা বায়ের মিল্কিয়তে রইল না, যখন বায়ের মিল্কিয়তে রইল না তাহলে এটার একজন মালিক হওয়া দরকার, কারণ আপনি কইতেছেন যে মুস্তারিও এটার মালিকানা অর্জন করবে না, তাহলে মুস্তারি যদি মালিকানা অর্জন না করে তাহলে এটা তো মালিক সারা জিনিস হয়ে যাইতেছে, আর শরীয়তের মধ্যে মালিক সারা কোনো জিনিস আছে নজির আমাদের কাছে নেই। আমরা বলি অর্থাৎ ইমাম আবু হানিফা যে যখন মুস্তারি খিয়ারের কারণে তার হাতে থেকে সামান বাইরিল না, মুস্তারি খিয়ারের কারণে তার হাতে থেকে কি বাইরে নাই সামান, কারণ হ্যাঁ তো কইছে যে আমি তিন দিন চিন্তা করব, তাহলে টাকা তো দেওয়ার প্রশ্ন নাই তিন দিন যাওয়ার আগ পর্যন্ত, তাহলে এখন আমরা এই কথাও যদি বলে দিই যে মুবিটাও মুস্তারির কাছে আসছে, তাহলে একই ব্যক্তির কাছে দুই বদল একত্রিত হয়ে যাওয়া লাজিম হয়ে যায়। অর্থাৎ সামানো মুস্তারির কাছে তো আছে, আবার মুভিটাও তার কাছেই চলে আসে। আর এটা হলো বাই মুআবাজা, বাইটার নাম হলো কি মুআবাজা, লেন এবং দেন উভয় পক্ষের হইতে। এর নাই এখানে খালি লেন হইতেছে, দেন নাই। তাহলে লেন দেন না পাওয়ার কারণে মুআবাজা পাওয়া যাইতেছে, মুআবাজা পাওয়া, মুআবাজা মানে বরাবর হইতে যে বাইয়ের চুক্তির মধ্যে উভয় ক্ষেত্রে সমতা রক্ষা করতে হবে। তাহলে তো একদিকে খালি লেন লেনই হইতেছে, এর কাছে আছেও যে এটাও আছে, আবার ওই বেড়াটাও তার মালিকানা, যে দেন তো আর হইল না। তাহলে বেচা কি নয় মানে হলো লেনদেন কর। তাহলে এক একদিকে তা হওয়া যেতেছে মুআবাজার হুকুম অনুযায়ী এখানে একই ব্যক্তি দুই বদলের মালিক হয়ে যেতেছে। আর শরীয়তের মধ্যে এরও কোনো অনুযায়ী নেই যে একজনই সব কিছুর মালিকানা অর্জন করে। আরেকটা হলো যে মুআবাজা খিয়ারটা কেন দেওয়া হয়, একটা দলিল তৈরি দেয়। দ্বিতীয় দলিল হইল যে খিয়ারটা কেন দেওয়া, খিয়ারটা দেওয়া হয় চিন্তা ভাবনা করো, এখানে যদি মুস্তারি বা মিলকিয়ত অর্জন করা হয়, খিয়ার ও মুস্তারি, আর মিলকিয়ত যদি মুস্তারির আইসা যায় আপনাদের কথা অনুযায়ী চাইবেন, তাহলে অনেক ক্ষেত্রে মুস্তারি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। যেমন যদি মুস্তারি খিয়ার রাখে গোলাম কিনার ক্ষেত্রে, এখন এই গোলাম বাইরের মিলকিয়তে বাইর হওয়ার প্রতিবন্ধকতা না থাকার কারণে যদি মুস্তারির মিলকিয়তে চলে আসে, তাহলে গোলামটা যদি তার করিবি রেস্তেদার হয়, তাহলে খিয়ারের টাইমে এটা কী হয়ে যাবে, আজাদ হয়ে যাবে। অথচ সে তো আসলে এই টাইমটার মধ্যে চিন্তা করতে, মিলকিয়ত আসলে এটা কী হয়ে যায়, আজাদ হয়ে যাবে। এখন মিলকিয়তের হুকুম যদি আপনি দিয়ে দেন, তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যেত, সে চিন্তা ভাবনা করার জন্য যে তিন দিন ছিল চিন্তা, যারা চিন্তা ভাবনা করার কোনো আর অবকাশ থাকল না। সুতরাং আমরা বলি মিলকিয়ত মুস্তারির অর্জিত হবে না, তবে বাইরের মিলকিয়তের থেকে বাইর হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই। বাকি এটা থাকবো কই, বাইরের কাছেই থাকবো, বাইরের কাছে থাকবো। হ্যাঁ, যদি তার খিয়ারকে সাকিত করে দেয়, তাহলে মিলকিয়ত তো তার দিকে চলে যায়। এইটা ছিল ইখতিলাফ যে মুস্তারির খিয়ার থাকলে মুভিটা বাইরের মিলকিয়তের থেকে বাইর হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা নাই, এটা সাহেবের কোল আমাদের উপর। তবে আমরা বলি যে এটা মুস্তারির মিলকিয়তের মধ্যে চলে যাইবে না, আর সাহেবানি বলে যে এটা মুস্তারি মিলকিয়তের মধ্যে চলে যাবে, কারণ এটা মালিকানাহীন কোনো জিনিস থাকতে পারে না। এই ইখতিলাফের মূল নীতিটা বর্ণনা করার পর এরপরে মাসায়েল বর্ণনা করছে। এখানে প্রথম যে মাসআলাটা বর্ণনা করা হয়েছে, এক বেড়ায় নিজের স্ত্রীরে কিনছে তিন দিনের খেয়াল, আগের জমানার কথা, অর্থাৎ স্ত্রী আরেক বেড়া বান্দি আছে, বান্দি থাকা অবস্থায় হ্যাঁ বিয়া করছে, বিয়া করার পরে তারপরে বেরিয়ে হ্যাঁ অনেক করে দিছে কিনে। আর শরীয়তের বিধান হলো যে বান্দির বিয়া করার পর তার যদি স্বামী কিনে ফেলায়, কিনে ফেলাইলে তাহলে সেটা কি হয়ে যাবে গা, হ্যাঁ কিনে ফেলাইলে তার বৈবাহিক সম্পর্ক যেটা, এখন কিনে ফেলায় আগে তো ছিল বান্দি, আরেক বেড়ারে বাদ দিয়েছে, এখন সে হয়ে গেছে আজাদ। আজাদ হওয়ার কারণে বৈবাহিক সম্পর্ক যেটা ছিল, কারণ সে আগে আসছিল নিম্ন পর্যায়ে, এখন উপরের পর্যায়ে চলে গেছে। উপরের পর্যায়ে চলে যাওয়ার কারণে আগের যে হুকুমটা ছিল ওই হুকুমটা সাকেত হয়ে যায়, অর্থাৎ বৈবাহিক সম্পর্কটা কী হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। এখন এরকম যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে কিনে আর গোলামে কইতেছে যে আমি তিন দিন চিন্তা করি, বা ওই ব্যক্তি গোলাম না হতে পারে আজাদ ব্যক্তি, আমি তিন দিন পরে এটা স্থির সিদ্ধান্ত, তাহলে তার বিবাহ বৈবাহিক সম্পর্ক ফাঁসে ধরে, তার বৈবাহিক সম্পর্ক ফাঁসে ধরে। এইটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলাক, কারণ এখনও সে এটার মালিকানা অর্জন করে নাই। যখন মালিকানা অর্জন করে নাই, সুতরাং তার খিয়ার যেহেতু আছে, অতএব তার স্ত্রী হিসাবে যদিও নাকি তার সাথে অতি করে থাকে, আর অতি করে থাকে অর্থাৎ বান্দির সাথে আগে কী করে রাখছে অতি করে, কারণ এখানে দ্বিতীয়বার যে অতিটা করছে এই অতিটা এটা আগের যে বৈবাহিক সম্পর্ক আছে বৈবাহিক সম্পর্ক হিসাবে করছে, এখন যে কিনিয়া তারপরে আজাদ করছে, কালকে এখান থেকে আবার তুম কোরবানি দিছে সব কিছু তলায় গেছে, হ্যাঁ।